আছেন তিন নম্বর মাজহাব, সংক্ষেপে শেষ করে দিব, রাত ১২টা বেজে গেছে। তিন নম্বর হলো মাজহাব, সমাজে একটা কথা কয় এরা লা মাজহাবি, কি শুনছেন না লা মাজহাবি? এটা ইদানিং নতুন কথা শোনা যায়, লা মাজহাবি কয় এরা মাজহাব মানে না, গাইরে মুকাল্লিদ কয় এরা গাইরে মুকাল্লিদ, লা মাজহাবি এরা তাকলিদ করে না, মুকাল্লিদ না, আর এরা মাজহাব মানে না। মানে এই বাংলার মানুষ সহজ সরল মানুষগুলারে মানে ধোকা দেওয়ার জন্য এমন এমন শব্দ পরিভাষা ব্যবহার করা হয় যেটা বাংলার মানুষ জানে না বুঝে না। বাংলার মানুষ সরল, তারা দিনকে মহব্বত করে, কিন্তু বাংলার মানুষকে আমরা অনেকে ধর্ম ব্যবসায়ীরা ধর্মের নাম দিয়ে ঠকায় ঠকায় ব্যবসা জমাই। সহজ সরল মানুষ পাইলে দেখবেন ছেলে একটা একটু সহজ বোকা, হেরে দি সবাই কাজ করায়, ম্যাচে ছেলে ১০টা থাকে একটা একটু বোকা, হেরে দিন ৯ জনে কাজ করায়, বোকা পাইলে করায় না? দেখবেন বোকা যদি পায় হেরে দি সবাই কাজ করাইলো, একটু যদি আপনারা সহজ সরল পায় দেখবেন যে সবাই আপনার কাজ করাইবো, আপনি কাজ করতে করতে মরে যাবেন। মানে সবাই সুযোগটা পাইলে, বাংলার মানুষকে যখন একটু সরল পাইছে অনেক ধর্ম ব্যবসায়ীরা ব্যবসা সাজায় বসে গেছে ধর্মের নামে, কিন্তু আমরা সহজ সরল মানুষগুলো বুঝতে পারিনি। মানুষগুলোরে বুঝায় দেখেন আপনার বাপ দাদা সদ্য গোষ্ঠী পূর্বপুরুষ মাজহাব মানিয়ে আছে, এরা মাজহাব মানে না, এরা লা মাজহাবি, খবরদার এদের দ্বারা কাছে যাইয়েন না। অনেক এলাকা এরকম আগে থেকে প্রসার প্রসার হয়ে গেছে পুরো এলাকা পুরো বাংলায় কয় লা মাজহাবি বাইরেছে। এখন আমরা মাজহাবিলে যখন যাই দলে দলে মানুষ দেখতে আসে, কয় জীবনে অনেক রকমের মানুষ দেখছি, এবার একটু লা মাজহাবি দেখি যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা প্রচার করে দিছিল, কয় এই আমাদের এখানে এক পাগল আসছে মক্কাতে, তো হজর সময় প্রচার করতেছে, কয় শুনেন এখানে এক পাগল আসছে মক্কায়, সব কথা শুনবেন, পাগলের কথা কিন্তু শুনিয়েন না। তো সবাই তো জানতো না যে পাগল আসছে মক্কায়, সবার মাথায় ঢুকে গেছে এক পাগল আছে। যাওয়ার সময় একজন আরেকজনের কয় ভাই জীবনে কত রকমের পাগল দেখলাম, কত রকমের পাগলের কথা শুনলাম, মক্কা নাকি নতুন এক পাগল আসছে, ওই পাগলটারে একটু দেখে যাই। সবার মনে আসা এই পাগলটা একটু দেখে যায় কেমন পাগল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারিম থেকে তেলাওয়াত করতেছেন, আর এই লোকগুলা সব দলে দলে পাগল দেখতে যায়। পাগল দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকায় আর কয় আল্লাহর কসম কোন পাগলের চেহারা এমন হইতে পারে না, সুবহানাল্লাহ, কোন পাগলের চেহারা এত সুন্দর, এই চেহারা পাগলের চেহারা হইতে পারে না। কত মানুষের পাগল দেখতে যায় ইসলাম গ্রহণ করছে। আমরা আলহামদুলিল্লাহ বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সব জায়গায় যাই, এবং যত দুর্গম অঞ্চল আছে আমরা দুজন যাই, বাংলাদেশের নাম হয়ে গেছে, কয় যত কঠিন জায়গা আছে দুর্গম জায়গা আছে কয় এই দুজনের নিয়ে যাওয়া, এই দুইজন যাই আমরা। সেই নেত্রকোনার হাওরের মাঝখানে চারিদিকে কোনো গ্রাম বাড়িঘর দেখা যায় না, খালি হাওর আর হাওর, এর মাঝখানে আমরা যাই, সেখানে মাহফিল করে আসছি কঠিন কঠিন দুর্গম জায়গায়। তো এখন এই সব জায়গায় এরকম বলে দিছে, কয় শুনে লা মাজহাবি বাইরেছে। তো আমরা যখন ওই এলাকায় যাই কয় এরে কয় জীবনে তো কত রঙের মানুষ দেখছি, এবার একটু লা মাজহাবি দেখি যাই না, লা মাজহাবিরা কিরকম, লা মাজহাবি এরা মানুষ নাকি, এরা কোন ধরনের একটু দেখতে আয়। আলহামদুলিল্লাহ কত মানুষ লা মাজহাবি দেখতে আসি, শেরেক ছাড়ছে বেদাত ছাড়ছে আলহামদুলিল্লাহ। এই দেশে ইংরেজরা এক সময় যখন আপনার ওলামায়ে দেওবন্দ এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে সমস্ত ওলামায়ে কেরাম এই দেশে নেতৃত্ব দিচ্ছেন, এরা যখন ব্রিটিশদের বিরুদ্ধে যখন আন্দোলন করা শুরু করছে, তখন ব্রিটিশরা চিন্তা করলো যে এদেরকে এমন কিছু উপাধি দিতে হবে যেই উপাধি দিলে মানুষ বুঝবে যে না খবরদার এদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। ইংরেজরা অনেক গবেষণা করে একটা শব্দ বাহির করছে, শব্দটা হলো ওহাবি। শব্দটা কি? ওহাবি। তখন ইংরেজদের বিরুদ্ধে যারা কথা বলতো, ইংরেজদের বিরুদ্ধে যারা আন্দোলন করতো, ইংরেজরা তাদেরকে পরিচিত করাই দিত ওহাবি। এজন্য ওই সময়কার দেওবন্দের যত ওলামায়ে কেরাম ছিল এদেরকে সবাই ওহাবি কইতো, কইতো না দেখে আমি কইতো ওহাবি কইতো। আমরা ছোটবেলায় কত দেখছি মসজিদ থেকে বাইর করে দিছে, কি হয়েছে, কয় দেখে আমি, কয় ওহাবি, এদের পিছনে নামাজ হবে না, আমি একদিন এক মসজিদে গেছি, আমারে কয় যে এই হুজুর এটা মনে ওয়াহাবি মনে হইতেছে। এক মুরব্বী আসি কয় এই হুজুর এটা মনে ওয়াহাবি মনে হইতেছে। আমি আধা ঘন্টা ধরে মিলাদ পড়াইছি তাও কয় হুজুর এটা মনে ওয়াহাবি মনে হইতেছে। কত কবিতা দি কত সুন্দর করে করে মিলাদ পড়াইছি তাও কয় এই হুজুর এটার মনে ওয়াহাবি মনে হইতেছে। কেন ওয়াহাবি মনে হইতেছে? ওই যে আমি জুব্বা পড়ছি এই জন্য হুজুর এটার ওয়াহাবি মনে হইতেছে। মানে ওলামায়ে দেওবন্দ যখন শিরকের বিরুদ্ধে কথা বলতো, বেদাতের বিরুদ্ধে কথা বলতো, ইংরেজের বিরুদ্ধে কথা বলতো, তখন ইংরেজরা এদেরকে চিত্রায়িত করার চেষ্টা করছে যে এরা হইল ওহাবি। কারণ ওহাবি করলে তখন সাধারণ জনগণ এদেরকে গ্রহণ করবে না, বলছে না না না ওহাবি মনে আরেক জাত, আরেক খারাপ জিনিস। নাউজুবিল্লাহ। ওহাব কার নাম? আল্লাহ সুবহান তাআলার নাম। ওহাবি হওয়া তো বিরাট নেয়ামতের ব্যাপার। ওহাবি মানে আপনি আল্লাহওয়ালা হয়ে গেছেন, ওহাবের বান্দা হয়ে গেছেন। আরেকটা হলো মুহাম্মদ বিন আব্দুল ওহাব, যার নামে বলা হয় ওহাবি, তার নাম কি মুহাম্মদ, তার নাম ওহাব না, তার বাবার নাম আব্দুল ওহাব। আব্দুল ওহাব ছিল বেদাতি, মুহাম্মদ যিনি উনি ছিলেন বেদাত মুক্ত, উনি শেরেক বেদাতের বিরুদ্ধে আন্দোলন করছে। কিন্তু আব্দুল ওহাব যিনি উনার আমলে তো বেদাতে বরফ ছিল। তাহলে যারা বেদাত করে হেরাই মূলত ওই আব্দুল ওহাবের অনুসারী, আর যারা বেদাত মুক্ত শেরেক মুক্ত এরা মুহাম্মদের অনুসারী। মুহাম্মদের বাপ আব্দুল ওহাব, আব্দুল ওহাব হে না হের বাপ। বুঝতে পারছেন কথাটা? আচ্ছা ইংরেজরা কয় এরা ওহাবি, কেন বলে না যে এরা ইংরেজ বিরোধী এ কথা বলে না, বলে কি ওহাবি। ঠিক একই ভাবে আজকে যখন বাংলাদেশে আমরা শিরিক আর বেদাতের বিরুদ্ধে আন্দোলন শুরু করছি যে শেরেক করা যাবে না, আমাদের ইমান হইতে হবে শেরেক মুক্ত, কোন বেদাত করা যাবে না, আমাদের আমল হবে সুন্নতি আমল বেদাত মুক্ত। এখন আমাদেরকে উপাধি দেওয়ার দরকার ছিল লা শেরকি লা বেদাতি, কারণ এরা শেরেক করে না, শেরেক বেদাত করে না, এরা শেরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে। কিন্তু এটা উপাধি না দিয়ে গবেষণা করছে না, যদি লা শেরকি লা বেদাতি বলা হয় তো বাংলার 16 কোটি জনতা এদের সাথে চলে যাবে। কারণ বাংলাদেশের প্রত্যেকটা নারী পুরুষ চায় শেরেক করবো না বেদাত করবো না। আপনি প্রত্যেক গ্রামে গ্রামে যায় খোঁজ নিয়ে দেখিয়েন যে ভাই কয়জন আছেন শেরেকের পক্ষে, কয়জন আছেন বেদাতের পক্ষে, একটা মুসলমান খুঁজে পাবেন না। সবাই কিন্তু শেরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে। এখন এই পরিচয় দেওয়া যাবে না, কারণ এই বাংলার জনগণ সহজ সরল, তারা জানে তাদের বাপদাদা পূর্বপুরুষ সবাই হানাফি মাজহাবের অনুসারী, মাজহাব মানে। সুতরাং এখানে যদি এইটা লাগাই দেওয়া যায় যে এরা লা মাজহাবি, এরা হানাফি মাজহাব মানে না, তাহলে সহজেই এদেরকে শেরেক বিরুদ্ধে আন্দোলন, বেদাত বিরোধী আন্দোলন আর করা যাবে না, এটা থামানো যাবে। এটা একটা অপকৌশল লা মাজহাবি শব্দটা, এটা বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করার কৌশল। আলহামদুলিল্লাহ কৌশল যত হয় তত এটার আল্লাহ পাক ফায়দা বেশি দেন। এই লা মাজহাবের কৌশলে ধরেন আমরা আন্দোলন শুরু করছি 100 জন বাংলাদেশে, আমরা বাংলাদেশের প্রত্যেক গ্রামে গ্রামে যাওয়া সম্ভব ছিল না। আমাদের আগেই আলহামদুলিল্লাহ বাংলার 68,000 গ্রামে পৌঁছে গেছে যে শুনেন খবরদার কিছুদিন পরে আপনাদের এলাকায় হয়তো লামাজাবিরা আসে পৌঁছে যেতে পারে। আগে কিন্তু আমরা যাওয়ার আগে খবর কিন্তু পৌঁছে গেছে, আমরা 100 জন গ্রাম হয়েছে 68,000, কয় গ্রামে যাব। আল্লাহ সুবহান তাআলা এমন ব্যবস্থা করছেন ওই 68,000 গ্রামে আমাদের প্রতিনিধি আগে পাঠাই দিচ্ছেন, 68,000 গ্রামে যে খবর দিয়েছে যে শুনেন আপনাদের এলাকায় কিন্তু বাংলাদেশে লামাজাবি বাহির হয়েছে, কয়দিন পরে লামাজাবি আসি যেতে পারে, আপনারা সতর্ক থাকবেন। তখন ওই গ্রামের মানুষ সব অপেক্ষায় আছে কোন সময় লামাজাবি আসে। আগে কিন্তু এরা লামাজাবি কি এটাও বুঝতো না, গাড়ি মোকাল্লিদও বুঝতো না, এগুলো কিছুই বুঝতো না। এখন ওদেরকে আগে সজাগ করে দিয়েছে যে সুতরাং আপনারা ঘুমাইয়েন না, খবরদার জাগি থাকেন। এন হেরা জাগ্রত হয়ে পাহারা দিতেছে কোন সময় লামাজাবি আসে। আলহামদুলিল্লাহ যখনই আমরা যাই শেরেক বিরোধী আন্দোলন বেদাত বিরোধী আন্দোলনের কথাগুলো বুঝে দিয়ে আসি, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান বুঝতেছে যে এই লামাজাবি কথাটা এটা ষড়যন্ত্র, এটা অপবাদ, এটা কৌশল অপকৌশল, বরং এরা শিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে। আমরা বলি যে ভাই আপনি হানাফি মাজহাব ছাড়ার দরকার নেই, আমাদের দাওয়াত স্পষ্ট, আপনারা একজনও হানাফি মাজহাব ছাড়বেন না, রাজি আছেন নেই? ওরা অনেকে রাজি নেই, মনে হানাফি মাজহাব ছাড়ি দিত স্যার, কি বলেন হানাফি মাজহাব ছাড়বেন? ছাড়বেন না হানাফি মাজহাব, হানাফি মাজহাব ধরে রাখবেন। তবে হানাফি মাজহাবের নামে যে সকল মিথ্যা ইবাদত হানাফি মাজহাবের নামে যত বেদাত, হানাফি মাজহাবের নামে যত শেরেক, এইগুলা সব পরিষ্কার করবেন। আপনি হানাফি মাজহাব অনুযায়ী নামাজ পড়েন, অসুবিধা নেই। আমরা আপনারা বলি না যে হানাফি মাজহাবের বাইরে যায় নামাজ পড়েন, কিন্তু হানাফি মাজহাবের নামে নামাজের মধ্যে যত বেদাত লাগাইছেন এগুলা ছাড়ি দেন। আপনি নামায়তোয়ান বানাইছেন, নামায়তোয়ান হানাফি মাজহাবে আছেন? ইন্নিবাজ্জাতদি যায় নামাজ পাক করেন, হানাফি মাজহাবে আছেন? সালাম পিরাইলে সবাই মিলে মুনাজাত করেন, এটা হানাফি মাজহাবে আছেন? কাতারের মধ্যে একজন ওখানে দাঁড়াইবেন, দুই হাত দূরে একজন দাঁড়াবেন, এটা হানাফি মাজহাবে আছেন? হানাফি মাজহাবে কাতার সোজা করা ওয়াজিব, মিলে মিলে দাঁড়ানো ওয়াজিব। আপনি দূরে দূরে এক মসজিদে আমি যাই দেখি যে দোতলায় ফ্যান হয়েছে সাতটা, চার ফ্যানের নিচে চারজন দাঁড়াইছে, মানে আমি গেছি একটু পরে, নিচতলার জায়গা নাই, দোতলায় উঠছি, দোতলায় উঠে দেখি যে যে প্রথম কাতারে দাঁড়াইছে, উপরে ফ্যান আছে চারটা, চার ফ্যানের নিচে চারজন নামাজ পড়তেছে। আপনারা কি হানাফি মাজহাবে কইছে এইভাবে চার ফ্যানের নিচে চারজন? জিজ্ঞেস করলে কয় না আমি হানাফি। এই হানাফির নামে বাউতাবাজি এটা ছাড়বেন। এই এই রকম প্রত্যেকটা ইবাদতের মধ্যে ওযু করতে গেছেন, ওযুর প্রথমে কি বলবেন? বিসমিল্লাহ। হানাফি মাজহাবের প্রত্যেকটা কিতাবে লেখা আছে ওযুর শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। আর আপনি বানাইছেন নাওয়াইতুন আতাওয়াজ্জা লিরাফিল হাদাসে ওয়াস্তাবাহাতান লিসালাতে ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা, এটা হানাফি মাজহাবে নাই, আপনার বানানো জিনিস। আপনি পড়তেছেন বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতলুন, এটা হানাফি মাজহাবে নাই। আপনি ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, হানাফি মাজহাবের কিতাব দেখেন, হেদায়া দেখেন, মাদ্রাসা যেগুলো পড়ানো হয় সরে বেকায়া দেখেন, কুদুরি দেখেন এখানে আছে কিনা। আচ্ছা, এরপর আপনি দরুদ পড়বেন, হানাফি মাজহাবের কিতাব খুলে খুলে দেখেন দরুদ কি আছে। কোন হানাফি মাজহাবের কিতাবে সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম এটা নাই। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি, হানাফি মাজহাবে নাই এইগুলো, কোনটাই হানাফি মাজহাবের নাই। আপনি হানাফি মাজহাবের নামে চালাইতেছেন। তারপরে বিভিন্ন রকমের খতম, এগুলো একটাও হানাফি মাজহাবে নাই। হানাফি মাজহাবের কোন কিতাবে তাবিজ নাই? হানাফি মাজহাবের কিতাবে তাবিজ আছে না? একটা কিতাব দেখেন হেদায়ে কিতাবের মধ্যে তাবিজ আছে না? তাবিজের নকশা আছে না? কুদুরি দেখান, সরে বেকায়া দেখান, তাহলে আপনি হানাফি থাকেন কিন্তু তাবিজ ছাড়েন, কি বলেন? কথা কয় না। হানাফি মাজহাবের কোন কিতাবের তাবিজ নাই, তাবিজের নকশাওয়ালা কোন তাবিজ নাই, কোন কোরআনের আয়াত দিয়ে তাবিজ লেখার কথা হানাফি মাজহাবের কিতাবের মধ্যে দেওয়া হয় নাই। এগুলো হানাফি মাজহাবের নামে সমাজে চলে। আমরা দাওয়াত দিছি, ভাই শুনেন, আপনি হানাফি মাজহাবের নামে যা চলতেছে যেগুলো কোরআনে নাই, হাদিসে নাই, হানাফি মাজহাবে নাই, আপনি এগুলো ছেড়ে দেন সব। আপনি যে কবরে সাজদা দিতেছেন, হানাফি মাজহাবে কি কবরে সাজদা দেওয়ার কথা আছে? পীর মুরিদি করতেছেন, পীর মুরিদি আর শিক্ষক ছাত্র বেশ কম আছে। ছাত্র শিক্ষক এক জিনিস, এটা আরেক জিনিস, এটা আলোচনা করতে গেলে দুই ঘন্টা লাগবে। আপনি হানাফি মাজহাব আমল করেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কারো মুরিদ হন নাই, উনার কোনো মুরিদ ছিল না, তা আপনি হানাফি হয়ে কেমনে মুরিদ বানান? মুরিদ হবে মুরিদিন আলিল্লাহ, আল্লাহর মুরিদ বানাইবেন। আমরা মানুষকে আমাদের মুরিদ বানাই না, আমরা আল্লাহর মুরিদ বানাই। আপনি মুরিদ হবেন আল্লাহর, মুরিদ হবেন কোরআনের, মানুষ মানুষের কেমনে মুরিদ হয়? এজন্য সম্মানিত ভাইরা, আমাদের আলোচনা প্রায় শেষ। আমি সর্বশেষ যেটা বলবো যে এজন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বার বার বলতেন, ইজা সহাল হাদিস ফা হুয়া মাযহাবি, সহি হাদিস পাওয়া গেলে এটাই আমার হানাফি মাজহাব। আপনি যেটা যেটা হানাফি মাজহাবের দলিল সহি হাদিসে নাই, তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর বক্তব্য হলো যে সহি হাদিস পাওয়া গেলে এটাই আমার মাজহাব। সুতরাং হানাফি মাজহাব কোন জাল হাদিসের মাজহাব না, হানাফি মাজহাব কোন দঈফ হাদিসের মাজহাব না, হানাফি মাজহাব সহি হাদিসের মাজহাব। এজন্য হানাফি মাজহাবের কোন দলিল যদি দঈফ হাদিসের উপরে নির্ভরশীল হয়, জাল হাদিসের উপরে নির্ভরশীল হয়, আপনি এটা ছেড়ে দেওয়াটাই হানাফি মাজহাব। এজন্য এগুলো ছেড়ে দিয়ে আমরা সহি হাদিসের অনুসরণ করব এবং হানাফি মাজহাবের অনুসরণ করব, কোনো অসুবিধা নেই।